হে আল্লাহ, এই ধরনের আকাশ, মাটি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সকল কিছুই তুমি সৃজন করেছ। তোমার এই অসীম নিয়ামতের কারণে আমরা তোমার প্রতি জানাই কোটি কোটি শুকরিয়া। এই ধরনি ওই যে গগন আলো বাঁধা পানীয় পাবনি ধরনি, এই ধরনি ওই যে গগন আলো বাঁধা পানীয় পাবনি ধরনি, সবই দিলে প্রভু তুমি, সবই দিলে প্রভু তুমি, করলে কত যে আয়োজন এই ধরনি, এই ধরনি ওই যে গগন আলো বাঁধা পানীয় পাবনি ধরনি, রবি শশী গ্রহ তারা নিত্য হাসে ওই আকাশে, ঝর্ণারা ওই গান গেয়ে যায় সবুজে ঘেরা পানি দেশে, রবি শশী গ্রহ তারা নিত্য হাসে ওই আকাশে, ঝর্ণারা ওই গান গেয়ে যায় সবুজে ঘেরা পাহাড়ি দেশে, কি অপরূপ রূপে সাজালে, কি অপরূপ রূপে সাজালে রূপময়ী বিশ্বভুবনে ধরনি, এই ধরনি ওই যে গগন আলো বাঁধা পানীয় পাবনে ধরনি, ফুলে ফলে গাছে গাছে দিলে তুমি রূপের ছোঁয়া, পূর্ণিমাতে ভরিয়ে দিয়ে করলে সবই যোছন ধোঁয়া, ফুলে ফলে গাছে গাছে দিলে তুমি রূপের ছোঁয়া, পূর্ণিমাতে ভরিয়ে দিয়ে করলে সবই যোছন ধোঁয়া, সাজিয়ে দিলে সবখানে গো, সাজিয়ে দিলে সবখানে গো, যেখানে যা কিছু প্রয়োজনে ধরনি, এই ধরনি ওই যে গগন আলো বাঁধা পানীয় পাবনি ধরনি, সবই দিলে প্রভু তুমি, সবই দিলে প্রভু তুমি, করলে কত যে আয়োজন এই ধরনি, এই ধরনি ওই যে গগন আলো বাঁধা পানীয় পাবনি ধরনি।